الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. গত দর্শে ওসিলা মানে কি এ বিষয়ে আলোচনা হয়েছিল, তারপরে দোয়া করার সময় কিরকম ওসিলা নেয়, যেটা আমরা সাধারণত মনে করি ওসিলা নেয় যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রথম নম্বর উল্লেখ হয়েছে আল্লাহর নাম সমূহের ওসিলা নিয়ে দোয়া করা যায়, ইয়াদ আছে তো আল্লাহর নামের ওসিলা। এ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা গেছে। আর আরেকটা হলো আল্লাহর গুণাবলীর ওসিলা নিয়ে দোয়া করা যায়। আরেকটা হলো মানুষ যে ইমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ রসুলের উপর, সে ইমানের ওসিলা নিয়ে দোয়া করা যায়। চতুর্থ নম্বর, আল্লাহর কাছে মানুষ দোয়া করতে পারে নেক আমলের ওসিলা নিয়ে, কিন্তু কোন ব্যক্তির ওসিলা প্রমাণিত নাই, ভালো করে বুঝবেন। ওইসব লোকজন অন্যত্রে পাওয়া যায় বেদাতি, ওই এইসব দলিলকে তারা ব্যক্তির ওসিলার সাথে সম্পৃক্ত করে দেয়, অথচ ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ দোয়া করেছেন, প্রমাণিত নেই, বলেননি কেউ যে হে আল্লাহ তোমার নবীর ওসিলায় দোয়া কবুল কর। বুঝতে পারছেন, নবী তাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কিন্তু এরকম দোয়া করেন না। এ বিষয়ে পড়ে আসছে তো নেক আমলের ওসিলায় দোয়া করা সহিহ। যেমন একটা নেক আমল করে আল্লাহ হে আমলকে বলবো, আর এর আমলের ওসিলায় তুমি আমার এই হাজত পুরা করো, সদকা করলেন আল্লাহর কাছে, এরকম সহিহ। এর পক্ষে দলিল সহিহ বুখারী এবং মুসলিমে আছে, আর এটা প্রসিদ্ধ রিওয়ায়েত হাদিস, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তো বৃষ্টি আসল, তখন তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন, উপর থেকে বড় পাথরখণ্ড গুহার মুখে পড়ে গেল, যখন গুহার মুখে পড়ে গেল এখন তো গুহা বন্ধ, বেরোলেন কিরকম, আর এখানকার পাথরের পাহাড় আপনারা দেখেছেন, এক একটা পাথরের ওজন কত টন হবে আল্লাহ বিশাল বিশাল। তো তারা পরস্পরে তিনজন বললেন, এই যে বিপদ, এই বিপদ থেকে আমাদেরকে কোনো কিছু উদ্ধার করতে পারে না, বাঁচাতে পারবে না, উদ্ধার কর্তা একমাত্র আল্লাহ, বাঁচাতে পারে না আমাদেরকে আল্লাহ। তাই আমরা তিনজন কি করি, আমাদের কাছে সবচেয়ে ভালো আমল যেটা পছন্দনীয় আমল, এর ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে চাই, নেক আমল। একজন বললেন দোয়া আল্লাহর দরবারে, হে আল্লাহ আমার মৃত্যু পিতা মাতা ছিলেন, আমি প্রত্যেক দিন তাদেরকে খাবার খাওয়াতাম, দুধ খাওয়াতাম, বিকালবেলা সকালবেলা কেমন কাজ করতেন, বিকাল পর্যন্ত কাজ থেকে এসে প্রথমে দুধ দোহন করে মা বাপকে খাওয়াতেন, তারপরে বাচ্চাদেরকে খাওয়াতেন, আমরা ভালো না খারাপ, আমাদের অনেক মানুষ বুঝে না মা বাপকে কত অগ্রাধিকার, কিন্তু এক্ষেত্রে সন্তানদেরও অগ্রাধিকার অধিকার রয়েছে, বাবার জন্য ওয়াজিব, সন্তানদেরকে নিয়মতান্ত্রিক সমান ভাবে দেখা, একজনকে আরেকজনের অগ্রাধিকার দেওয়া, এটা জায়েজ নয়। মা বাবার হক বেশি, কিন্তু সন্তানদের মা বাবার উপর হক আছে। তাই যেসব মা বাপ একজনকে দেখে আরেকজনকে পিছনে রাখে, এটা জুলুম করে। নিয়মতান্ত্রিক প্রত্যেকের হক আদায় করতে হবে, মা বাপকেও সতর্ক থাকা দরকার। এই ব্যক্তি রব্বুল আলামিনের দরবারে আবেদন জানালেন, বললেন, ইয়া রব, আমার মা বাপ মৃত্যু ছিলেন, বিকালবেলা কাজ করে এসে প্রথমে দুধ দোহন করতাম, তারপরে মা বাপকে খাওয়াতাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াতাম, একদিন আমি আসতে লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে, এসে দেখি আমার মা বাপ দুজন ঘুমিয়ে গেছেন, তো আমি দুধ দোহন করে আনলাম, এনে মা বাবার পায়ের কাছে বসা, তাদের দুজনের পায়ের কাছে বসা, মা বাবাকে দেখাচ্ছেন না, কথা বুঝতে পারছেন, আদর কায়দা একটু শিখতে হয়। মেয়ে বললেই হয় না, মা বাবা পায়ের কাছে বসা, কখন মা বাপ ডাকতেন, আর তাদেরকে প্রথমে দুধ খাওয়াবো, আর বাচ্চা হচ্ছে ওরা এরকম এসেছে, এটা দোয়া হোক না, ওই এটা সব হোক না, বাচ্চারা কাঞ্চি খাবারের জন্য, তাদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন আর কি। যতক্ষণ পর্যন্ত মা বাপকে খাওয়াবো না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাওয়াবো না। এরকম করতে করতে সকাল হয়ে গেছে, তারপরে আমি আমার মা বাবাকে খাওয়ালাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়ালাম। রব্বুল আলামিন যদি এই আমল তোমার দরবারে কবুল হয়ে থাকে, এটি নেক আমল, আল্লাহ এই আমলকে অস্বীকার করে তুমি আজকে আমাদের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার কর। বুঝতে পারলেন কি সুন্দর নেক আমল, রব এই আমলকে অস্বীকার করে, এই যে নেক আমল, তুমি আজকে আমাদেরকে উদ্ধার কর। আমরা যে বিপদে আছি সে বিপদ দূর করো। তখন এই ব্যক্তির দোয়ার সাথে সাথেই পাথর খন্ডে একটু সরে গেল, হালকা একটু ফাঁক হয়ে গেছে, কিন্তু এখন বের হতে পারবে না। আরেকজন দোয়া করলেন, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, ভালো করে বুঝেন, গুনা ছাড়া, গুনা থেকে বাঁচা, এইটা একটা নেক আমল, কথা বুঝলেন, গুনা থেকে বাঁচা নেক আমল। শয়তান তো আছেই, বলছে আমি তাকে খুব ভালো পেতাম, আমি তাকে তার কাছে অনেকদিন আমার নিজের কথা পেশ করেছি, কিন্তু সে মানেনি। একদিন আমার কাছে আসলো, যখন আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল খাবার দাবারের জন্য, তো আমি তাকে দিলাম পয়সা 120 দিনার, এই শর্তে সে যেন আমার কামনা পূরণ করে, তো সে এই শর্তে দিয়েছে পয়সা ওই তার চাচাতো বোনকে। যখন সে কুকাজে লিপ্ত হবে, এমনি মুহূর্তে তার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আর আমার কুমারিত্ব তুমি নাহক পদ্ধতিতে আমার কুমারিত্ব তুমি নষ্ট করো না। ওই মেয়েটি বলছে, তখন সে কথা শুনে সাথে সাথে কুকার থেকে দূরে সরে গেছে, একমাত্র আল্লাহর ভয়ে। কথা বুঝলেন, অনেক আছে যেমন কুকার ছাড়ে কেন মুশকিল, ক্যান্সার হয়ে যাবে, ঠিক না, আর না মদ খেতে গেলে মুশকিল, পেট নষ্ট, আর না অন্য কিছু, Itu tobat. Dan itu tobat. তওবা হবে একমাত্র আল্লাহর ভয়ে যদি তওবা করে গুনাহ ছাড়ে তাহলে এটা হবে কি তওবা স্পষ্ট কিনা ইত্তাকিল্লাহ ওয়ালা তাফদ্দুল খাতামা ইল্লা বিহাক্কিহি আমার সঠিক তুমি নষ্ট করো না তবে ন্যায় ভাবে সে কথা শুনি শুনে গেছে তো আল্লাহকে বললো আল্লাহ আমি এই আমল যদি তোমার ভয়ে করে থাকি আর তাকে যে পয়সাটা দিয়েছেন সে পয়সা আনিনি আরে আল্লাহ তুমি জানো আমরা তোমার ভয়ে করেছি আল্লাহ এই আমলকে উপলক্ষ করে আজকে তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার কর পাথরটি আর একটু সরে গেল সুবহানাল্লাহ এটা কিন্তু প্রসিদ্ধ হাদিস তবু কিছু মানুষ জানে বেশিরভাগ এখানে জানে না আমার জানানো হচ্ছে বুঝছেন এই গেল দুই নম্বর আরেকজন তাহলে তিনজন তো তিন ভাগের দুই ভাগ সরে গেছে কত আরেক ভাগ হয়ে গেছে এই ভাগ না সরলে কিন্তু আমরা বের হতে পারবো না আরেকজন বললেন ইয়া রব আমার কিছু সংখ্যক চাকর ছিল তো সব হক আমি আদায় করেছি তো একটা চাকর আমার কর্মচারী সে তার হক নেই এমনি চলে গেছে তো আমি কি করলাম তার এই পয়সা মজুরি আমি কাজে লাগালাম দেখলাম আমার কাকে বলে সুবহানাল্লাহ বিহামদিহি ব্যবসা লাগিয়েছি ও রেখে গেছে তো রেখে দেবে না এক জায়গায় মনে করেন আমার উদ্ধার হলে সে কি করলো এরকম রেখে দেবে আরো ব্যবসা লেগেছে যদি কোনোদিন ফিরে আসতে দেবে তার তার মালটা আমি দিয়ে দেবো তাকে ও পরবর্তীতে ফিরে আসলো এসে তাকে বলছে ভাই আমার হকটা দিয়ে দিন লোকটি বললো এই দেখো উট এই গরু এই ছাগল এই কৃতদাস কৃতদাসী এইসব তোমার নিয়ে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন এই উট এই গরু এই ছাগল এই কৃতদাস রকিব সব নিয়ে যাবে অবশ্যই সে বলছে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি ভাই সে বলছে অন্য ঠাট্টা করিনি তোমার পয়সা আমি ব্যবসা লাগিয়েছি ফলে এইসব তোমার হয়েছে তোমার পয়সা থেকে এগুলো সব হলো তোমার তুমি নিয়ে যাও তখন সে কি করলো সব নিয়ে গেল একটা জিনিস তার জন্য ছাড়লো না কিছু মানুষ আছে এরকম সে বুঝিনি হয়তো এগুলো হচ্ছে বুঝেই না আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষ এরকম পাওয়া যায় ভুলে যায় এগুলো জীবনকে বলবেন না আমি আচ্ছা যাই হোক সে বলছে আল্লাহ তার এই মজদুরের কাজ টাকা পয়সা আমি কাজে লাগিয়েছিলাম পরে এরকম এরকম হয়েছে সে আসার পর আমি সব কিছু তাকে দিয়ে দিয়েছি আল্লাহ এই আমলের ওসিলায় আজকে তুমি আমাদের এই যে অবস্থা এই পরিস্থিতি এই কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা তুমি আমাদেরকে উদ্ধার কর পাথরের পাথর এবারে আরেকটু সরে গেছে তিনজনের তিন অংশ সরে গেছে মাওয়ার হক ঠিক না দ্বিতীয় নম্বর গুণা থেকে বাঁচা বাঁচার ফদিল প্রমাণিত হচ্ছে গুণা থেকে যদি মানুষ বাঁচতে পারে এইটা হচ্ছে কি নেক আমল আল্লাহর ভয় তৃতীয় নম্বর মানুষের হক আদায় করা পরন্তু এরকম এই জমানার পাওয়া কিরকম পাওয়া যাবে কি আমার হয়তো পাওয়া যেতে পারে আমরা জানি না সব মানুষের সমান কিন্তু এটা খুব কঠিন দুষ্কর এটা হলো সত্যিকার আমল উদ্ধারী বরং তা আমল উদ্ধারী নয় তার কত মাশাআল্লাহ আমানত তো তার আদায় করেছে আরো লাগিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য পরে আর তোমার সব নিয়ে যাবে তোমার এগুলো সব তোমার সুবহানাল্লাহ এই ব্যবসা বাণিজ্যে বরকত হয় অনেকে হয়তো মনে করে হারাম না খেলে হয় না দন হওয়া যায় না আছে কিনা আচ্ছা হালালের উপর চললে কি দন আসে না তুমি কত বড় ধনী হবে কত ধনী কোটি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বারো বেশি একদম রাস্তায় কই মাটিতে না গিয়া মাটির নিচে তো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আচ্ছা আপনার কি বলেন এখানে বাংলাদেশি যারা সবাইকে একদম গরিব না অনেক কোটিপতি আছে যা দেখেন কি বাংলাদেশে কত কত বিল্ডিং করছে কত টাকা পয়সা ব্যাংক বানিয়ে রাখছে কোটিপতি কিন্তু কি করবেন বলেন তো আপনি 5,000 রিয়া 4,000 রিয়া 4,000 রিয়া সেন্টার কত কত সময় 4,000 রিয়া নিয়ে গেছে 4,000 না 80,000 টাকা 5,000 মনে রাখবেন ফ্রেশ দেখলে আল্লাহ দিবেন বলেছেন যাদেরকে আল্লাহ পাক দান করেছেন আল্লাহ নিজ পক্ষ থেকে তার ফজল আর অনুগ্রহ আর তারা অনুগ্রহ পেয়ে রব্বুল আলামিনের অনুগ্রহ পেয়ে তারা কৃপণতা করে তারা যেন মনে না করে এই কৃপণতা তাদের জন্য কল্যাণকর না বরং এটি তাদের জন্য অকল্যাণকর তুমি মাল পেয়ে গেল কৃপণতা করবে আমার রবি বলেছেন মানুষ যদি স্বর্ণের একটি উপত্যকা দুটি উপত্যকার মালিক হয়ে যায় তবুও তার পেট ভরবে না কত বিল্ডিং তার মুখ ভরবে না মাটি ছাড়া কোন দিকে ইঙ্গিত মৌত না আসা পর্যন্ত তার পেট ভরবে না তাই আল্লাহ যা দিয়েছে এর উপর সন্তুষ্ট থাকুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এই গেল এখানে লম্বা ব্যাখ্যা করছি না যে নেক আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় ঠিক না ঠিক পাঁচ নম্বর মানুষ যে পরিস্থিতির সম্মুখীন সে পরিস্থিতিকে উল্লেখ করে সে দোয়া করতে পারে আর এটি হলো একটি ওসিলা যেমন বিপদ আমি রোগী আমাকে শিফা দাও বলি না আমরা ওসিলা আমি ঋণগ্রস্ত মোলা তুমি আমার ঋণ পরিশোধ করার তৌফিক দাও এরকম যে পরিস্থিতির সম্মুখীন আল্লাহ আমি বিপদের সম্মুখীন বিপদ থেকে উদ্ধার তার সে যে পরিস্থিতির সম্মুখীন সে পরিস্থিতিকে পেশ করবে রব্বুল আলামিনের দরবারে, আর রব্বুল আল্লাহ আমার এই পরিস্থিতি অথবা আমার এই প্রয়োজন তুমি পূরণ করে দাও। যেভাবে মূসা আলাইহিসসালাম দোয়া করেছেন, বলছেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, হে রব তুমি আমাকে যে কল্যাণ দিয়েছো সেই কল্যাণের মুহতাজ আমি, মানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তিনি বলছেন রবের কাছে আল্লাহ আমি যে কল্যাণ পেয়েছি সামনে এই কল্যাণের মুহতাজ আমি, এর মুখাপেক্ষি আমার প্রয়োজন আছে। তো বুঝে গেলাম পরিস্থিতি উল্লেখ করে দোয়া করা যায়। এমনি ভাবে যাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছেন রব্বি ইন্নি ওয়াহালাল আযমু মিন্নি ওয়াশতা'আলা আর-রাসু শাইবান ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়্যা, হে রব আমার হাড়গুলি দুর্বল হয়ে গেছে। মানুষ বয়স্ক হলে হাড় দুর্বল হয়ে গেছে, হালকা একটা আঘাত লাগলেই কি হয়ে যায়। ওয়াহালাল আযমু মিন্নি মাথার চুল সব সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছে দোয়া করি আমি মনে করি আমি শাকি হব না, বদভক্ত হব না, আমার দোয়া তুমি কবুল করবে। তাই জাকারিয়া আলাইহিসসালাম এখানে তিনি তার নিজ পরিস্থিতি বা তার নিজ অবস্থার কথা উল্লেখ করে রবের কাছে দোয়া করেছেন। তো আল্লাহ দোয়া কবুল করেছে কিনা, কবুল করেছে, সুবহানাল্লাহ। এইগুলো একটা, পাঁচ নম্বর, ছয় নম্বর, নেক মানুষের কাছে দোয়া চেয়ে ওসিলা নেয়া। আমরা অনেক সময় বলি না এগুলো আমার জন্য দোয়া করবেন, বলেন কিনা, কোন ভালো আলিমের কাছে কেড়ে বলেন দোয়া করবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীর কাছে আসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমভাবে খাসভাবে আম যেমন সাধারণভাবে দোয়া চাইতেন, যেমন বুখারীতে এসেছে সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা মনোযোগ সহকারে শুনেন, জুমার খুতবা দিচ্ছেন, এমনি মুহূর্তে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল মুনকাতাতিস সুবুল ফাদউল্লাহ ইউগীথুনা, আমাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সম্পদ কেটে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি নাই, পানি নাই, সব শুকিয়ে যাচ্ছে, ধন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, সব পথ বন্ধ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন ইউগীথুনা, আল্লাহ যেন আমাদেরকে পানি দেন। এই দোয়া সবার ভালো কিনা, আমভাবে এটা হচ্ছে সবার সবার জন্য, শুধু ব্যক্তির জন্য তো না, বৃষ্টি শুধু একজনের জন্য না, সবার জন্য, মাশাআল্লাহ। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দু হাত তুলে আল্লাহকে বললেন আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, তিনবার। দেখো তার তো অবস্থা, তিকরের সময় মসজিদের ইমামগণ এরকম হাত তুলে দোয়া করেন কিনা, এটা শুধু বৃষ্টির জন্য হাত তুলে, সবসময় না, আপনারা ভালো করে বুঝবেন এই জিনিসটা। অনেকে আছে ইমাম যখন দোয়া করে তো হাত তুলে, এটা কোনো প্রমাণ নেই, হাত তুলবে কোন সময়, যখন বৃষ্টির জন্য দোয়া করবে। তো ইমাম সাহেব আপনি দেখছেন বৃষ্টির জন্য দোয়া করতেন তো আপনি হাত তুলবেন, সাধারণত দোয়া করলে আপনি তুলবেন না, অন্ধ অন্ধ অনুসরণ করবেন না, বলবেন না অমুক তুলে, অমুকের অমুক আপনার দলিল না, আপনার দলিল কে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক, আপনি কেন তাকে দেখে আরেকটা বলবেন সৌদি উত্তুলছে, সৌদি সৌদি তোমার দলিল, ওই সেদিন একজন প্রশ্ন করেছে, বলে আমি বলছি হাদিস আর সে বলছে সহি। এটা কিরকম হয়? কিছু মানুষ এরকম হয়, বুঝলেন? আমি বললাম কোয়া, আমি বললাম কোয়া, আমি বললাম হাদিস, সেটা না বলে বলো সহি। তাহলে তার দৃষ্টিতে দলিল কে হলো? হাদিস দলিল হলো না সহি দলিল হলো? আস্তাগফিরুল্লাহ, কিছু জাহিল এরকম মুমিন, আস্তাগফিরুল্লাহ। নাকি কোনো কোনো সৌদিও বেদাত করে, জানে না বুঝে না, একটা মরিদ যখন খুতবার অবস্থায় ইমাম সাহেব দৃষ্টির জন্য দোয়া করবেন, তখন হাত তোলা সুন্নাহ। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আগফিরনা, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, হে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। বলছেন ফামা নাযাল মিন বালহি ইল্লা ওয়াল মাদর ইয়াতাহাদারু মিন লিহিয়াতিহি সলাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে তো দোয়া করেছেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নামার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বৃষ্টির পানি পড়লো, আর তার দাড়ি মোবারক দিয়ে বৃষ্টির পানি টপকাতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আরেকটা কথা, নবী দাঁড়িয়ে ছিল না? দাঁড়িয়ে ছিল না, উপসাগরীয় দাড়ি আছে কিনা ওই দেখবেন, ওরা বলে উপসাগরীয়। আর কেউ অমুক অমুক লা, আপনি দাড়ি রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কার তরিকা? সবাই একমত? একবার হাত তুলেন তো যারা একমত। মাশাআল্লাহ, নামে হাত নামা। আচ্ছা, কার তরিকা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমুক ইন, আর তুমুক নেই, খালি জামা মিন, অথবা অমুক প্রধানমন্ত্রী আর অমুক বাচ্চা অমুক ইয়ে, লা, আমাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই একমত। তাই এবারে চেষ্টা করবেন আর যে মেয়ে দাড়ি দেখে আসবে সে তোমার জন্য ভালো হবে, তার সতীত্ব রক্ষা করবে, তুমি তার কাছে থাকলেও তার সতীত্ব থাকবে। আর যদি তুমি তাকে রেখে বাংলাদেশে রেখে তুমি সৌদিতে এসে যাও, তবুও সে তার সতীত্ব রক্ষা করে চলবে, যেহেতু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে রেখে তোমার কাছে তোমাকে গ্রহণ করেছে। বল সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? বুঝলেন? একটা দুইটা কেস নাকি আমার কাছে, আমার কাছে কত লোক প্রশ্ন করে ফতোয়া। আর আপনারা যদি ফেসবুক খুলেন বা কোনো নেট খুলেন দেখবেন কি অবস্থা, বিয়ে করে রেখে চলে আসে। আরে ওখানে যাবে? আল্লাহ দাড়ি থেকে দাড়ি মোবারক থেকে পানি পড়ছে, ওই নবীর সাথে কবুল হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অনেক সময় কবুল হয়নি, ঠিক না? ঠিক, কারণ কবুলের মালিক নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবুলের মালিক কে? আল্লাহ। তাই কেউ যেন মনে না করে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে হেদায়েত দিতে পারেছেন? আবু তালিব কে হেদায়েত দিতে পারেছেন? না। ভালো করে বুঝবেন, বলবেন না নবী যাচ্ছেন তাই করে, কিরকম নবী যাচ্ছেন তাই করে, দোয়া করেছেন এই জায়গায় কবুল হয়ে গেছে, সাথে সাথে পানি আল্লাহ কবুল করার মালিক ওমকার টুন। আচ্ছা, এই এরকম সারা সপ্তাহে এরকম বৃষ্টি হয়েছে, পরের জুম্মা এই ব্যক্তি কিংবা অন্য ব্যক্তি আবার আসছে, হয়তো এই ব্যক্তি এসছে বা অন্য কোন ব্যক্তি, হাদিসের দৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, এসে ওই লোকটি এসে বললো ইয়া রাসূলুল্লাহ غرق الماء وتهدم البناء فادعوا الله أن يمسكها عنا হে আল্লাহর রাসূল, পানি তো এমন এক পানি ডুবে গেছে, ডুবিয়ে দিয়েছে সব ঘর বাড়ি মানুষের, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, মানে এত জোরালো বৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ। অতএব আপনি দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টির পানি বন্ধ করে দেয়। আচ্ছা, যখন প্রয়োজন তখন আল্লাহ আবার প্রয়োজন তখন বৃষ্টি পানি বন্ধ করুন, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার জন্য আবেদন করেছে, কোন সময় তিনি যখন খুতবা দিচ্ছিলেন তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ বৃষ্টির পানি আমাদের উপর যেন না পড়ে, আমাদের আশপাশে যেন পড়ে, সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ইশারা করেছেন সেদিকে আসমান আসমান আকাশ মুক্ত হয়ে গেছে পরিষ্কার। এমনকি বলছেন হাত্তা খারাজা আন-নাস ইয়ামশুনা ফিস শামস, এবারে লোকজন মসজিদ থেকে বের হয়েছে, সূর্য সূর্য সূর্য মানে তখন সূর্য তারা দেখতে পাচ্ছেন, আগে তো সূর্য বন্ধ ছিল, চতুর্দিকে অন্ধকার অন্ধকার, বৃষ্টি বৃষ্টি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর ইশারা করলেন যেদিকে ইশা সেদিকে আকাশ পরিষ্কার হয়ে গেছে, এবার তারা সূর্য দেখতে পাচ্ছেন। অন্যদিকে দেখুন যে আমার নবীর মসজিদটা কিরকম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন? বৃষ্টি পড়ছে নবীর মসজিদে পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য এত সুন্দর সুন্দর মসজিদ বানানো এটা কোনো ভালো কিছু না। মসজিদ হবে আসল মসজিদ হলো কোন রকম কোন রকম মানুষ যেন সালাত আদায় করতে পারে, এ তো সুসজ্জিত মসজিদ করা, এটা কিন্তু কোরআন এবং সুন্নাত থেকে যাচাই করে দেখা যায় বেশ ভালো না, হয়তো প্রচুর বলা যেতে পারে। কিন্তু বর্তমানে দেখছেন কি অবস্থা, সামনে আমি যাবো না আলোচনা করে গেলাম মা হয়ে যাবে। আসলে একটি হাদিস আছে শেখ আহমদুল আলী সিলসিলাতুল আহাদিস সহিহ উল্লেখ করেছেন, ইদা জাওয়াক্তুম মাসাজিদাকুম وحليتم مصاحفكم فاستماروا عليه, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা মসজিদগুলি সুসজ্জিত করতে রাখবে আর এরকম কোরআন মসহাবগুলি তোমরা এরকম সুসজ্জিত আর কালপট্ট খুচিত করতে লাগবে, তখন তোমাদের জন্য ধ্বংস অনিবার্য অনিবার্য হয়ে পড়বে। দেখুন তো বর্তমানের অবস্থা একটু দেখুন তো, সুতরাং মিথ্যা এ তো সুন্দর, ইয়া আল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ হেফাজত করুন। যাই হলো, এই হচ্ছে দলিল যে মানুষ আরেকজনের কাছে নেক লোকের কাছে দোয়া চাইতে পারে আর দোয়া চেয়ে মানে ওসিলা, উনি দোয়া করবেন, এটি কি হলো ওসিলা, এটা সহি। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি রিওয়ায়াত বুখারীতে দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার উম্মতের মধ্যে থেকে 70,000 মানুষ এমন থাকবে যারা জান্নাতে হিসাব ছাড়া আযাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করবেন, হিসাব হিসাব নেই আলাদা, ওরা কারা, হুমুল্লাযীনা লা ইয়াসতারকুনা ওয়ালা ইয়াকতামুনা ওয়ালা ইয়াতাতায়্যুনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হচ্ছেন ওরা যারা আরেকজনের কাছে ঝাঁকুক করতে বলে না। আর কি দাগ লাগায় না, কিন্তু দাগ লাগানো লোহা গরম করে স্বেচ্ছা কোন গ্রহণ করে না, এইটা সবার জন্য জরুরি, ওলাই এত গুলো কম গ্রহণ করা। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালু, আর তাওয়াক্কুল ভরসা করে একমাত্র আল্লাহর উপর। তাহলে আপনার ভরসা কার উপর? আল্লাহ। আপনি যদি বলেন না আমার বাবা আছে, পীর আছে, দাদা আছে, হবে? বলছে না ঠিকই আছে, নতুন মুরিদ হয়ে আসলো তো বাংলাদেশ থেকে, বাবা আছে ওখানে, তাওয়াজ্জু দিবে, হয়ে যাবে সব। কি বলেন, এটা তাওহীদ না শিরিক? শিরিক তো বুঝতে পারছেন তো, শিরিক শিরিক থেকে না বাঁচলে আপনার ঈমান ঠিক নেই। পীর কি করবে বাবা, পীরের দোহরা পীর নিজেরটাই রক্ষা করতে পারছে না। আচ্ছা বলেন তো, যেসব পীর আপনারা দেখছেন বাংলাদেশে, কথিত হক আর না হক উল্লু, সবাই কি বলেন, একদম গরিব না বড় বড় ধনী? একটা হ্যাঁ, আচ্ছা গরিবরা যদি কিছু হাতিয়া উপর না নিয়ে যায় কত খুশি হয় নাকি? খুব খুশি। আরেকটা বলে আমি নিয়ে, কিন্তু অন্য পথ করেছে, যে পথের কাছে এমন ভাবে নেয় যেটা কল্পনাই করা যায় না, খবরটা পিপি নেই। আগে যারা করেছেন পীর মুরিদিতে অংশগ্রহণ করেছেন, তওবা করুন, আল্লাহ আমাদের আমাদের যার উপর যিনি আমাদের সহায়, তিনি কে? আল্লাহ। রিজিকদাতাকে? আল্লাহ। রোগ থেকে মুক্তিদানকারীকে? আল্লাহ। বিপদ দূরকারীকে? আল্লাহ। সব কিছুর মালিককে? আল্লাহ। শিফাদানকারীকে? আল্লাহ। তো আমার গেলেই জানা পীর বাবা দাদা হক আর না হক পীর, পীর বাবা নেই। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না। এটা কি বলেন তো? কোরআন এবং সুন্নাহ। বলেছেন কি পীর? কোন জায়গায় আছে পীর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কীর্তন তো বাদ দিবেন, সবাই বাদ দিবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। পীর আরো কত কুকাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওগুলো তো ভরা পড়ছে না। আমি বলি নোংরামি কিছু বলি না, আমি দর্শে সাধারণ সাদা সিধা আলোচনা করি আপনার সঙ্গে সবসময়, তাই না? কিন্তু আমি জানি না, এটা আমি অনেক কিছু জানি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আপনাদেরও হেফাজত করুন, সকল মুসলমানের হেফাজত করুন এরকম দুঃখ থেকে। আচ্ছা ওই সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন 70,000 আমার উম্মতের মধ্যে থেকে 70,000 মানুষ হিসাব ছাড়া আজাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, তখন এদের কথা তো বললেন আপনারা শুনেছেন। এক সাহাবী, তার নাম ছিল রুকাসা বিন মিহসান রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল আপনি দোয়া করুন আল্লাহ যেন এই 70,000 এর মধ্যে আমাকে শামিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনতা মিনহুম, তুমি তাদের একজন। সুবহানাল্লাহ। এরপরে আরেক সাহাবী বললেন, ইয়া রাসূল আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল বললেন, সাবাকাকা বিহা উকাশা, এই ফজিলত তোমার আগে উকাশা নিয়ে গেছে। ওনাকে বলেন না তুমি যে করোনা বলছেন, উকাশা আগে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা বলবো না, কিন্তু হাদিসিনরা এখানে কথা বলছেন, কেন বললেন উকাশা আগে চলে গেছে ও কথা বললেন না? আল্লাহ আলাম, এই হাদিস যেভাবে সে এরকম থাকেন, কেন সামনে যাবেন? এই সেই বলা কি প্রয়োজন, ঠিক না? এই জায়গায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি দোয়া করেছেন কার জন্য? উকাশার জন্য। আর এখানে একরকম সুসংবাদ পাওয়া গেছে উকাশার জন্য, যে উকাশা যেহেতু নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তুমি তাদের একজন, তাহলে উকাশা এই 70,000 সাহাবাদের একজন রাদিয়াল্লাহু আনহু। তাহলে বুঝে গেল অন্যের কাছে নেক লোকের কাছে দোয়া চাওয়া জায়েজ আছে। এগুলো কয়েকটি কথা সাধারণত ওসিলা দিয়ে দোয়ার সম্পর্কে, এগুলো আমরা সবাই বুঝি। এছাড়া আমরা সাধারণত কেউ আমাদেরকে যেমন অমুক ব্যক্তি দেখে আমি অসুস্থ, অনেক সময় সে দোয়া থাক বা না থাক আমরা দোয়া করি কিনা বলতে হবে। যদি আপনি জানেন অমুক ব্যক্তি অসুস্থ, আপনার বন্ধু অথবা উস্তাদ, মা বাপ তো ভর্তি নেন, ওদের জন্য সবসময় দোয়া করতে হয়, ঠিক না? রব্বি রহমুনা কামা রব্বায়ানি সহীরা, জরুর এদের হক ভুলবেন না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন মুসলিম তার ভাইয়ের জন্য তার অদৃশ্যে দোয়া করে, ফেরেশতাগণ তাকে বলেন আমিন, আল্লাহ কবুল করুন, আর তুমি যে জন্য তোমার তোমার ভাইয়ের জন্য যে দোয়া করেছো আল্লাহ পাক তোমাকেও তা দিক। অন্যের অদৃশ্যে দোয়া করার মধ্যে ফায়দা, শুধু দেহ করার জন্য দোয়া করবেন না। আমি ধর আপনি কাউকে একটা হাদিয়া দিন, হাদিয়ার চেয়ে আরো বড় জিনিস কোনটা? দোয়া। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাকে শিফা দেয়, হায়াত দান করে, আর তার দিনের জন্য খেদমত করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। আর আপনাদের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দিনের উপর সাবিত রাখেন, দিনের খেদমত করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে থাকলো, পরবর্তীতে আলোচনা আসবে যে ওসিলা গ্রহণ সহি না, ওই আগামী দর্শে শুধু ওইটি আসবে ইনশাআল্লাহ। একটু বিস্তারিত আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দাও, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। মা বাবাদের উপর তুমি রহম করো, আমিন। রব্বানা ইরহামহুম কামা রব্বাউনা সগারা, আমিন। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আমিন। ছাত্রদেরকে মাফ করো, আমিন। নিকটাত্মীয় দূরাত্মীয় তথা সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আমিন। আমাদের সকলকে তুমি সুস্থ রাখো, আমিন। সবল রাখো, হায়াত তৈয়বা দান করো, আমিন। তুমি আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমিন। জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন। কবরের আযাব থেকে নিজাত দাও, আমিন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.